আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে, আল্লাহ যদি ইচ্ছা করে কি না করতে পারে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, রাস্তাঘাটে কত মানুষ হোঁচট খেয়ে মরে, রাস্তাঘাটে কত মানুষ হোঁচট খেয়ে মরে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে, সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে, 1 ফুট চওড়া 60 ফুট গভীর কুয়া খুঁড়েছিল, 1 ফুট চওড়া 60 ফুট গভীর কুয়া খুঁড়েছিল, খেলতে খেলতে সেই কুয়াতে প্রিন্স পড়ে গেল, খেলতে খেলতে সেই কুয়াতে প্রিন্স পড়ে গেল, খবর পেয়ে গ্রামবাসীরা সবাই ছুটে এলো, বাচ্চা ছেলের মা কেঁদে কেঁদে বেহোশ হয়ে গেল, আল্লাহ যাকে রাখে তাকে, আল্লাহ যাকে রাখে তাকে কে মারতে পারে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে, সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে, খবর পেয়ে সেনাবাহিনী আসলো কুয়ার কাছে, খবর পেয়ে সেনাবাহিনী আসলো কুয়ার কাছে, স্যাটেলাইটে পড়ল ধরা প্রিন্স বেঁচে আছে, কানে কানে খবর ছড়ালো বিশ্বের কোনায় কোনায়, কানে কানে খবর ছড়ালো বিশ্বের কোনায় কোনায়, কুয়ার ভিতরে বাচ্চা প্রিন্স একা যে অসহায়, সবাই মিলে চাইছে দোয়া, সবাই মিলে চাইছে দোয়া, মসজিদ মন্দির গির্জা ঘরে, সবাই মিলে চাইছে দোয়া, মসজিদ মন্দির গির্জা ঘরে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, 5 বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে, সে বাঁচিল কেমন করে, তাকে আল্লাহ রক্ষা করে, বিশ্বের বুকে এমন ঘটনা প্রথম শোনা গেল, বিশ্বের বুকে এমন ঘটনা প্রথম শোনা গেল, মরণ কুয়াতে পড়ে গিয়ে প্রিন্স জিন্দা দা ফিরে এলো, অশ্রু ভরা মায়ের মুখে হাসি ফিরে এলো, অশ্রু ভরা মায়ের মুখে হাসি ফিরে এলো, বিশ্ববাসীর দোয়াকে আল্লাহ কবুল করে নিল। মইদুল ইসলাম বলছে আল্লাহ, মইদুল ইসলাম বলছে আল্লাহ সবই করতে পারে, মইদুল ইসলাম বলছে আল্লাহ সবই করতে পারে, পাঁচ বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, পাঁচ বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে, পাঁচ বছরের বাচ্চা প্রিন্স বাঁচিল কেমন করে। www.anibas.in